কারণে ফেরানো গেল না তাকে, ফেরানো গেল না কিছুতে, কোনো বাঁধনে কোনো বাঁধনে বাঁধা তো গেল না তাকে, বাঁধা তো গেল না কিছুতে, সে যে হৃদয় পথের রোদে এক রাশ মেঘ ছড়িয়ে হারিয়ে গেল নিমেষে, কোনো কারণে কোনো কারণে ফেরানো গেল না তাকে, ফেরানো গেল না কিছুতে। বাঁধা গেল না তাকে, বাঁধা গেল।